الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أحبابي الكرام، سيرة النبي صلى الله عليه وسلم ورسلت لما جاء أذي فاس نمبر الدرس صفة كلام النبي صلى الله عليه وسلم. رسول صلى الله عليه وسلم خطاه تدي خند الله غريا ري يانر بابا تكسو بيان غريب الله ونرار منتو حضر إلام فلشر مجاء خوضت يا أخواني وأحبابي الكرام، أرى النبي محمد صلى الله عليه وسلم نبي محمد صلى الله عليه وسلم نذر উম্মতরে যেদিন তালিমাত দিয়ে ইম বেগুন আল্লাহর ওহিলিয়ারে দিয়ে দে, যেদিন হাজি সকল আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতে যে সেই হাজি সকল ইম বেগুন ওয়াহি কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কুরআন মা হদি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খন আকলে বাফিয়ারে হেন যে নিজের মনতুন হন হতান হ জিন খইয়ে নিজের উম্মতরে তালিমাত কল দিয়ে ইরশাদাত কল ইম বেগুন আল্লাহর ওয়াহিলিয়ারে গজ্জি দে। হেত আল্লাহ বাইয়েন আরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তালিমাত বেগুন মানা ভরিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তালিমাতরে আরা এডিকে রাখি না ভারিম এর দিনে ভারিম ইন রসুল খইয়ে দে হতা আর ইয়ং হয়ে এর দিনে ভারিম ইম বেগুন আল্লাহর ওয়াহি ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ং গজ্জি দে কাল আলী আবদুল্লাহ ইবনে আমর উক্তুব ফাওয়াল্লাযী نفسي بيدي ما خرج مني الا الحق. رسول صلى الله عليه وسلم قال صحابي رهدي اي خدي خطا ان لك اي الله القسم غري هدي دي الله رات ماجي ار نفسو اسي هي الله القسم غري هدي ما خرج مني الا الحق اتو ديان نيليبو يان حق نيليبو دي এডা হনো মিছা হাসা বাতের কিছু মিলে এদুরে এন্ডন নিলিবো কুল্লু হক বেগুন হক ইবুল দি আবু দাউদ মাজে আছে দে হাদিস। এর বাদে আল্লাহ তবারক ওয়া তাআলা ই আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে জওয়ামিউল কালিম দিয়ে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ্দে বুইস্তু বি জওয়ামিউল কালিম আল্লাহ তবারক ওয়া তাআলা ই আর নবী বানায় দি হড়াই দি বি জওয়ামিউল কালিম ইয়ানি জওয়ামিউল কালিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাইটা কথা হবো বাইটা কথা মানে লম্বা মানি থাকিব। হেতল্লা আর দাইমান কথা হবে সময় বেশি লম্বা হতা হইতে না সাইম বৈঠা করে হইম দেন দিল আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বৈঠা হতা মানে লম্বা মানি বয়ান করত। ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা হইতে দে হতাহীন সিঁড়া সিটা হতা ন বেশি মনোদ্যম হতা বেশি সুন্দর হতা আর আর মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বয়ান করে দে কালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিদু কাসরাতিকুম হাযা ولكنه كان يتكلم بكلام بين فصل يحفظه من جلس اليه. ابن مسلم الحديث رسول صلى الله عليه وسلم خطا اني خطا خدن داس مرام جهودن خطا خدن خطا خدن خند الله بشي واضح خطا بشي صاف خطا اكن لكم بازيانو خنيكت يا دتمنو خدلي يا كريف له فاردين لا خطا مجلس ما دو مانج بشي আল্লাহ নবীর কথা ফোনে রিম বেগুনে ইয়াদগিরি ফেলে বেত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আর গো আল্লাহ নবী হতা হইতে যে হতা ইনার বাবা সাহাবাই খান মকল হতে খান ইউ হাদিস হাদিসান লো আদ্দহুল আদু লা আহসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হদ্দিহীন খনিকত্ব গণিত মনে হইলে সুন্দর করে ইয়ারে গণি হইত। ইয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের আরা দিল্লা বেশি ফেডার ফেডার মাথা না থাকিত। كان رسول الله صلى الله عليه وسلم طويل السمت طويل السمت رسول صلى الله عليه وسلم بيشي باك نظام ماري تاكيتو زيان خوافر قم خطا ويتو توجيهات تعليمات ديتو ان لرفر خطا نخوتو حديث بي محمد بن حمد رواية تجي يار بعد رسول صلى الله عليه وسلم খত ফেলি মাঝে মাঝে খতারে দু তিনবার লোটেরও হইতো যে খতা কল মানুষের তো বুঝন নয় ফোন লাগেন দিলা খান ইউ ঈদুল কালিমা থালাথান লিতুআকাল আন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা খুলে খাতাতে আছে লোটের হয়তো বুঝি পারবেন। তিয়ার বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলিও ইউহিব্বু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জওয়ামে মিনাদ দোয়া ওয়াইয়াদউ মা বাইনা যালিক। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলিও বিশি জামে দোয়া করত, বহুত মানুষ সকল দোয়া করে দেড়ে মাসালান ইয়া আল্লাহ আর ঠেঙ্গর বিয়ারাম, আতর বিয়ারাম, মাথার বিয়ারাম, ফলনার বিয়ারাম, দশনা বিয়ারাম, ইম্পে পুঙ্গং করে দিয়ে এল্লা হয়ে গোয়া নাম ধরি ধরি করবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এল্লা বেশি ইয়ানি লম্বা সুরা এল্লা দোয়ানা করত, বেশি জামে দোয়া করত দিনের মাঝে বেকুং গালায়া। মাসালান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, বেশি জামে দোয়া, বেশি মানে দোয়া, বেশি দাসে হার সিদ্ধরে সামিল করে দেন দোয়া। চলো ইনশাল্লাহ বেদিন আর এবার খনক্ষণ।